الرحمن الرحيم وبه نستعين على أمور الدنيا والدين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وارزقنا عملا صالحا وتقبل منا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة إنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. برحمتك يا عزيز يا غفور. أما بعد، فأحبابنا الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الله تبارك وتعالى هرني أمطر شكريا. الحمد لله أبر نعمت فسر نعمت. الحمد لله الله تبارك وتعالى يا ربي مكة شريفة مزي طيب الله توفيق دي. الحمد لله مكة شريفة مزي عبادة قريب الله توفيق دي. الحمد لله الله تبارك وتعالى يا ربي الله تبارك وتعالى القرم مزي بوير الله رياض قريب الله الله ذكر قريب الله توفيق دي. الحمد لله ثم الحمد لله. Allah tu ya Allah giya Allah tu jen arade rahmat guriyare bojolla boli taufiq diyo daras samaje bojolla tumar ya gurib Allah tumar zikir gurib Allah taufiq diyo ya Allah tu meherbani gori ara tu e hamen qabul gorilo ya Allah. Allah tbaraka wa taala nabi Muhammad sallallahu alaihi wa sallam farmad alhamdulillah kono gabon dar Allah tbaraka wa taala ya dar bujidole muhabbat bujidole আদর দা মুহাব্বতের আলামত ইদে আল্লাহর আদর আল্লাহর আদর আল্লাহর মুহাব্বতের আলামত ইদে হামদুলিল্লাহ মানুষ ইবারে ইস্তেমাল করন ফল হড়ে ইস্তেমাল করন বলে হামদ ইস্তেমালন ইয়ানি ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বতের আলামত ফলারা কিদাব জিবানে কি তাফসীর আল আলাম ইয়ানি হাদিস কিতাব হাদিস রফাতি ফাতি মাসাইল আহকাম فلك إذا في جمع ذي هنا ذي درس مدى شديد باب المسح على الخفين هنوك جمع شيد وصلا مدى خف قودين هذن سامر موزا يعني موزا دولة سامر فورا قدم قولي ذا قوي سرگرا ذا وروري ذا قوي اين رفع دين خف طبعا خف ایک زبان مدى فينيار بيت من شيد يهون زبان مدى خف من شهن دلنا مفينين خوفت لگم مزی هون کی فینی منشین موزا فینی کندر فینی جزما فینی بوت فینی سلی بوت زین کی فینین بوت نین خوف رسول صلی اللہ علیہ وسلم زبان مات کلی خوفی نر مثلا مزا ایبونین ناکن ویبو یان مز علماء ولین خودون آیر بلی هور اور خودون نویر بلی هور طبعا آیر بلی هور دین عالم ولین جواب دے جاتی ان بالا لگین یعنی ہنوں گمشین موزا بعدین موزا فینی موزا اور رضی بوت فین ندولین او دے جزما فین ندول او کن طرف فین ندولین مانشی بھائی موسا گری فریبو کی اللہ خف مس على الخفين لي ان قياس غرادا قياس غرادا دي انا دليل كي نعم رسول صلى الله عليه وسلم اس زوتين دين نيكي سامر زوتا او سامر موزا دين نيكي گوڑا قدم گلا ري سر گرا ورا ايدا گي اين ورا مسا گرن الله كي الله اجازه دي دي ان هو رسوا كي سامحين الدام دي ناكي شريط مدي موضحين قولون او دوتاين قولون فنون ان لمبهام بشي دوكو جاوي راستا بودام مدي عشقه مثلا موسيد مدي عشق فارار موسيد نو قطو نيلي زوتاوتا فيني نيلي ايدم مدي خطو شو غري عرب زوتاوتا فيني قطو باري يا موسيد موسيد زائرين ان زوتا قولو موضح قولو ان لمبهام جاوي سين الله بلي حضور نواصم راستا تيدا চলে এখন শরীয়ত মাঝে হেজাবান মাঝে مس على الخفين ديني كي فينتو موزا سامر او سامر زوكا فينتو ينر ورا مساقتو يان في الله جايزو جهزا ونمدير خود منشط مشقت تولي فلائد الله منشط دوك تولي فلائد الله سلو ازا ونمدير حاجتين لاغت دنوني دوك تولي فلا فرد ديان سلو بعض منشط كي قريب زوتا كولي فلا بعد موزار وطو مساقري طبعا زيني كي زوتا كولي فلا موزار وطو مساقري তলে হি ভাইয়ে যদি জুতা না খুলিতে আরো ভালো হইতো, জুতার ওরফ করেন জেজমার ওরেন ওলাখের শরত আছে, শরত মোতাবেক যদি ঘরত ধরে তারে খুদগুন আলে মলে হয়ে যা রাত্রি আন ফসল লাগেন এন্য জুতার ওরেন ভূতর ওরে মশাগরি ফারে দিয়ান ইয়ার বাজার হজুন আলে মলে হজে না ফারেন বাকি আল্লাহ আলম ফিলারা হাজিস লই হাদিসে কেন হতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন সাহাবী হযরত আবু মুসা তাই হাদিস দিয়ে রিওয়ায়াত করেন عن المغيرة بن شعبة مغيرة بن شعبة يحدث برواية بردين مغيرة بن شعبة يبقى عجيب صحابي خضي بيئن كنت مع النبي صلى الله عليه وسلم في سفر خد عنك دين رسول صلى الله عليه وسلم رفوع دي صفرا مذباريين تولى زيدنك نبيه وزبانه بالله بولي رعشي وزبانه جسمات فأهويت لأنزع خفيه আহ্বায়িত মানি হাওয়া মানি অসল মাদের তিয়াত মানুষকে বয়োজন গই আও নিউরিজন গই এবার হদে হাওয়া ফলে মানুষকে হামাহাতি আতকিল হেদাল্লাহ হদে আহ্বায়িত আই নিউরিয়ারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কদম মুবারক মজা দিয়ারে আই জুতা দিনিয়ান কুলি ভেলার আলহামদুলিল্লাহ জুতা দিনিক দি সামর জুতাই কুলি ভেলার আর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হদে দাআহুমা হয়া মুগাইরা এরিদোহ দিনিয়ান কিয়াল্লা ফাইন্নি আদখালতুহুমা তাহিরাতাইন আই ফাকসাফ সিন্নি দিন তাহলে কানে কানে মদাইয়ালা আউয়ালান হযরত মুগাইরা ইবনে শুআবা আরব অরবুতরে আরবাত মিন দুহাতিল আরব খোদা আরব অরবুতরে সারিগুয়া ইনদিল্লা বড় বড় আসদের জিনে পুরা আরব দেখুন হাজাবে লেবেরিন বেশি বড় দেমাক বলা মানুষ فلا عرب البدر دهات العرب البدرين عمرو بن العاص معاوية بن أبي سفيان المغيرة بن شعبة المغيرة من دهات العرب بل هذا رسول صلى الله عليه وسلم رين آخر نظر دي سيده البدرين أقوم أنوش آخر نظر رسول صلى الله عليه وسلم الله أنه ده مغيرة مغيرة تبقى أولي تكيل بشكه متدامي أولي تكيل زيد دنك رسول صلى الله عليه وسلم ردهن ديارين মেডিজাবা দিবাল্লা বলি আরে সাহাব মেডিজাবা দিবার তরতিব ইয়ে মেডিজাবা দিবার আগত অডিও খালাগি হরি জাগে হঙ্গরি তি আইও সবর কজে মোর অডিও হরি গে মুই অডিও আলো চাই ইম হেন হয় ফাল মা জোনি লিবাল্লা মেডি হনিতে নভালার তো আমি আরে আর মত হদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাই আখিরি সৈন্না বলি বল্লাই ছেলে মুগাইরা বেশি হলওয়ালা মানুষ থাকি ডাহাইডো থাকি বেশি বড় ডাহাই থাকি ডাহাই আলহামদুলিল্লাহ ডাহাই খান জাইম আল আসাবা তারা দশজন মিলিয়ারে উগুয়া কি বন্যে ফিরকা বন্যে হন্দিল্লা ফিরকা বড় ডাহাই টল লারের মধ্যে বেশি বড় পেলে ওয়ান দশজনই বেগুন হিন্দিল্লা সে রাস্তার মাঝে তারা কি বনি গিয়ে কই একুলোর মানুষ একুলো আইনে পারে অকুলোর মানুষ একুলো আইনে পারে মানুষ সদর অল সারা ফারাত তো হাসাত তো আইতে মুগাইরা এলিয়ারে মুগাইরার হওয়া জামাত দিনে দরিয়ারে দেখো মাল ধরি ফেলা হাইজালা এন্দিল্লা কইতে কইতে বহুত বছর গিয়ে গই বড় ডাহাই এলেন একমত মনে হাদে মাল ভাইয়ে মুগাইরে হো ডাহাই তোমার বেগুনের বড় তোমার ইখতিলাফ হই ইখতিলাফ হই যে কি আল্লাহ কইলে মাল হম হম বাজু ইত্তেফাক কিন্দ আই রইস তোমার আর কো আদি তাই বা ভালাকে তোমার আর ন আই রইস দে আল্লাহ হমজে দিনে বাইদে মুগাইরে ইন্দিরে ঠানা ঠাই নদী তো তোর বেগুন ফোন বরাদ দিত ফোন বরাদ দিত তো হমজে হে দাল্লা ইয়ানি আইজা তোমার আর ফোন নরম তে কিদির আজ দর রাজা রই সোয়ার আর ওয়ালাকিন তাওয়াদ বলে কিছু আই নরম তোলাই দিন উদরা কি বুঝে হদর হইছিলে আরলে কোন কুফান এই মত বুঝতে নাকি মাল বেশি ভাই মুগাইরে হদে তেফা কার দক বাদ তোমার আর দক তোমার নজন হদেন দিল উনি বাড়ি আর বসতে বরাদ গরে আই দি ফুয়ান ইয়াই ফুয়ান হরি ফুয়ান হরিব দেখতে নাকি হয়ে মুগাইরে হতে ন ফুয়ান অন হরিব তোমার নজন বরাদ গরে আর ন দিও আজ দেখতে নাকি রই জাতু পিয়ান রই চলি হরি মানে ইবা ফল দিল দিয়া এন হই যারা সুন্দর করে বরাদ করে দিয়ে হাবা ইয়ে লোবাইয়ে অরান করি ফেলে আড়াইতে আড়াইতে একদিন দুদিন আড়াই অরান করি ফেলে বাদে গুন নিয়ে এবে গুন গুন যাই রাখে তোমার জগরাজি দর ঠি আলো এর যোগে তোমার আর হবে গুন জগরাজি এখন টিয়া বসে গুন হাড়ি গেল এই নজন তো হাড়ি ফেলে হাড়ি ফেলে এর হল যাই মেদুন সালাহ জন্য এম হয় মদিনা করলি মদিনা করিয়ে হব দে ইয়া রসুল আল্লাহ আপনি মানাই তো মনে হর তোর আর তুমি ইসলাম মানে হবল করা নাই মুসলমান হতে চাই একথা যেতে নাকি হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর দিন আমল ইসলাম আয় হবল করি লেকিন মাল হজন আর জনের মানুষের টিয়া হজন সুরগজ্য দিন মেয়ের আলে হলে বাজা নাই তোর টিয়া লিয়ে রে দুই ধরনে জিন্দিল্লা মশলা হল করবি করবি তোর আলি ইল্লে হলে বাজা নাই লাখিন ইসলাম আয় হবল করি মুগাইরে লোয়ার শিক্ষক হিন্দে লোয়ার শিক্ষা মাদের সুখ দুনু আমাদের কিছু দেখা না যায় খেলোয়ার উল্টা ঘুরি ধরছে দার গান বুতা গান ধরছে বারবার কেন করে আটটা আনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে মুবারক দিতে আজ আসে হবে মানুষ আদতি আন টাক পায়েন না হলেন কেসু দার ইন্দরে কেসু নিজর ইন্দরে মুটে খাইলা দিয়ে তোর নজর হাড়ি আরে তাই আসবি মুটে খাইলা দিয়ে এঙ্গুরি বিরোধ দা রে মুটে মত খাইলা দিয়ে আর খুশি কুলর কাহের না হচ্ছে তাই বিয়া মারা কাম মশালা জুদাইন বিনিনের ফারাল্লা জিবা নাকি ফারার বুদার আসি ভাইয়া একদিন গুড়া চব্বিশ ঘন্টা মশা করি ভারে মশা করানো হলো তলব দিয়ে ন ও তো সাইরে ও দিয়ারে ও তো একখানা করে ছানিদন ইয়ানে দে মশা দূর কাফি সুবহানাল্লাহ শরীর যে মানুষের আহল লই তো মশা ইন গুড়া জুদাইন ফুসা ফেলে বাকি লেকিন গুড়া জুদা ফুসা না ভরে বস ও তো মশা করলে আর মশা করন মানুষের যদি ফিনিবেশের মাঝে উজুসাতে ফিনে দৌড়ে আমরা বহ কলা ডাঙ্গ ফিনি গেলাই হাতে দূরে দূরে বাদি আমার রক্ত তো এ মস্তের মধ্যে ফিন ভূত মশা করি পারে মশা করলি বানি ফিনিবেশের মাঝে উজুসাতে ফিনা করিব উজু বানাই শরীর হাকাল ইয়ার হিসাব নজর ইত্যাদি হত তো নদী হিসাব শুরু করে যেতে টেলিফোন মারে ফলে হিসাব শুরু করে ইয়ু সনকা মানুষ জুতা ভিন্ন ফুলে সুরে উজু বানাই দিবালি মশা করি ফলাম ইয়ান মানুষ নহাড়ের কেলা নহাড়ের দে মানুষ তাহলে আর একটা মশালা আছে মুবারক নদুই তো ইন্নামা ফানি লিয়ে রে শেখ কামারি চলি হন মশালা আর খানা ওই নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারুশু আলা রিজলিহি রাশা নাম হাদিস সহিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়ানান কদম মুবারক মাদিহ হানির শাক্কামারি তোমার চলে হন হানির শাক্কামারি রে কদমিয়ান গুড়া দুইয়া নর চলে হন আল্লাহ ইহুদে কুরআন মাদিহ ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন আরজুল কেন দোয়া হরিবো গোসল করা হরিবো من دهات العرب المطري عمر بن العاص معاوية جنود النرمال حذيفة بن اليمان حذيفة يعني سبحان الله عجيب امتحان عجيب اجرى جنود دهات داهية بولا فرحة بن غرد هند لما نشو بل حضرة عمر ايماناني بعد قصة يعني بولا اكبصر عشي حذيفة ردكي لما تلحن نصنع سبيل ও হুজাইফা আরে আজকে কেন তুমি দূর হয়ে যাও না আর তোমার নদী কি মানে আরে তোর বর কেঙ্গুরি দিবে যে তুমি আজ দুনিয়ার ভান্না ভরে আসছি দুনিয়ায় আর মুন্ডুটি এনে ভরে তুমি আরে বর হন্তু দিলা তোমার আবু সুফিয়ানের খন্দকের লড়াই মানে ইজতেমা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে সাহাবালে খন্দকের একুলে মদিনার একুলে উজারা মদিনার বার একুলে খন্দকের বারে তারা 10,000 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতে হে দুনাই গাদিবা সুজ্জেতে গেল্লা ইদারা ফাওসি নামারে ফার খবর হবে খবর আনি বল্লাই ইদারা কেন করে দি আমার খবর আনি বল্ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফার দে ফড়ি সলে হুযাইফা ইদে তেনে কি দাইন আবু সুফিয়ান হর দে ইস্তিমা মাদেন এডে ও জিফারে মুহাম্মদ জাসুস দে ফড়াইবো সলে দুয়ারা হার একজন ডাকে বসে দিবা খন্না নাম বুঝাল্ল নাম বুঝালে অতলাইবা ইয়া 10,000 মানুষ তো বেগুন সিনে ভর আর রাজম মজে তো গুরে উজালে গেলে এ দেখে যাই ভাই এন তু হন না গুরে হ জারি আরে বেজার না যে হতা আর মসুন তিনি গায় আমর ইবনে আল আস ও নে একটা সাইরে ও আই সাই আই আমর ইবনে আল আস আই বালা বালা আর আমর আর হুসান নো হলো যে ইউ হন না দিয়া হুদাইবা ইবনে আল ইয়ামান হতে বলে ডাইরেক্ট দেরি হয়ে গেছে তোলে আমরা হদি মানানি বাদে গুণা বসত দিয়া দেখিলে মত আসে দি তুই আর তোর বর হন্তু দিলি কেলা আর এঙ্গুরে দাঁড়িয়ে দি তুই অন্য গুরে হ বলে হলি